আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك فلما راه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني اشكر ام اكفر ومن شكر فانما يشكر لنفسه ومن كفر فان ربي غني كريم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা নামল থেকে, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বিল কিসের সাথে। সুলাইমান আলাইহিস সালাম যখন বিল কিসের সিংহাসনটি নিয়ে আসার জন্য বললেন, তখন প্রথম জিন নিয়ে আসতে চাইল, কিন্তু সকালবেলা থেকে কয়েক ঘন্টা লাগবে, মজলিস বরখাস্ত হওয়া পর্যন্ত এই কথা বলল। তারপরে আর একজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আল কিতাবের, আল্লাহ বলেছেন কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, ওই ব্যক্তি বলল যার কাছে আল কিতাবের জ্ঞান ছিল, সে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমি এই বিলকিস রানীর সিংহাসন হে বাদশাহ সুলাইমান আপনার সামনে এনে রাখব আপনার চোখের পলক মারার আগে। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, এই যে একবার দেখলেন আর এই যে পলক মারছেন, চোখের পলকের আগে এনে রেখে দেব মুহূর্তের মধ্যে। এই লোক কে ছিল? একদল তাফসীরকার বলছেন যে তিনি মানুষ ছিলেন, আর একদল বলছেন না মানুষ না, তিনি ফেরেশতা ছিলেন। আল কিতাবের জ্ঞান যার কাছে ছিল, আল কিতাবের তাফসীর যারা লৌহে মাহফুজ করেছে, সুরক্ষিত ফলক যেখানে কোরআনে করিম লিখা আছে, মানব জাতির ভাগ্য লিখা আছে লৌহে মাহফুজ, তো এই লৌহে মাহফুজের জ্ঞান আল্লাহর পরে একমাত্র জিবরাইল আলাইহিস সালামের আছে। জিবরাইল আলাইহিস সালাম যেহেতু ওহী নিয়ে আসেন এখান থেকে, তো একদল তাফসীরকার বলছেন তিনি জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি চোখের পলক এনে দিয়ে দিচ্ছি, আর একদল বলছেন না তিনি মানুষ ছিলেন, ফেরেশতা না, কারণ সামনে সবাই কথা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের। তো তাহলে সেই মানুষ কে ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে সেই যুগের আসমানি কিতাব অবিকৃত কিতাব তাওরাত ছিল, যে তাওরাত দিয়ে দাউদ সুলাইমান আলাইহিমাস সালাম তারা বিচার করতেন, কারণ তারা সেই যুগের নবী ছিলেন, জবুর ছিল। তো এই কিতাব বোঝানো হয়েছে, আল্লাহ পাকের কিতাবের জ্ঞান ছিল, আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, এবং অলৌকিকত্ব ভাবে, এটি কারামাত, অলৌকিকত্ব ভাবে এই কাজটি হয়েছে। আর আল্লাহ পাক ইচ্ছা করলে নবীদের হাতে যে কোনো সময় মুজেজা প্রকাশ করতে পারেন, আর আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের খাস বান্দা আর দ্বারা কোনো কারামত অসাধারণ কিছু দেখাতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তাতে বিশ্বাসী। কিন্তু কারামতের নামে মিথ্যা কথার ছড়াছড়ি, জাদু টোনা, এসব হচ্ছে মিথ্যার বাজার আজকালকার জামানায়, বা এমন একটা জামানা ছিল সুফিবাদের পীরতন্ত্রের জামানা, যে কারামতের নামে তাদের কম্পিটিশন চলতো, প্রতিযোগিতা, অথচ তারা জিন ব্যবহার করত অথবা জাদুর মন্ত্রতন্ত্র করত। জাদুতেও তো অলৌকিকত্ব দেখানো হয়, তাই না? মাটির গুলি তৈরি করে রসগোল্লা খাওয়িয়ে দিল, তো বলবেন কারামত না জাদু। তাহলে অলৌকিকত্ব যদি নবীর হাত দিয়ে হয় তাহলে তার নাম হচ্ছে মুজেজা। অলৌকিকত্ব যদি আল্লাহ পাকের নেক বান্দা, সৎ কর্মশীল মানে মুমিন, মুয়াহ্হিদ, নামাজি, ধার্মিক, আল্লাহ ভীরু দ্বারা হয় তাহলে কারামত। আর যারা ভণ্ড, শির্ক বিদাত করে, মন্ত্রতন্ত্র করে, জিন বসে করে, তাদের মাধ্যমে যদি অলৌকিকত্ব দেখা যায় তার নাম হচ্ছে সেহের, জাদু, কখনো ধোকা খাবেন না। সাহাবায়ে কেরামদের জামানায় হাজারে একটা কারামত পাওয়া যায় না, অথচ সবচেয়ে বড় আল্লাহর ওলি নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম। আর সুফিবাদের যুগে কারামতের ছড়াছড়ি, জীবিত হয়ে চলে আসছে আর সমস্যার সমাধান করছে, জাহাজ জিদ্দা পানে সমুদ্রে ডুবে যাচ্ছে হাজিদের, আর ধাক্কা দিয়ে একেবারে উঠিয়ে দিল জাহাজ, এসব মিথ্যা কথা। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি, আল্লাহ পাক বলছেন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে ফেরেশতা হইতে পারে অথবা আল্লাহর কোনো নেক বান্দা হইতে পারে। সে বলল যে আমি আপনার কাছে বিলকিসের সিংহাসন এনে দেবো আপনার চোখের পলক মারার পূর্বেই। ফালাম্মার আহ মুস্তাকিরান ইন্দা, যখন সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে দেখছেন যে সিংহাসন তার সামনে এসে উপস্থিত মুহূর্তে, কাল আল্লাহর শুকরিয়া আদায় করছেন, অহংকার না। আর আজকালকার লোক হলে অহংকারে ফেটে পড়তো, কি যে করবে দিশেহারা। হাজামিন ফাদলে রব্বি, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, এ কথা বললেন না, এটা তোমার ক্ষমতা না, এ আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহর দান আমার উপরও, আর যাকে আনার তৌফিক দিয়েছেন তার উপরেও, সুতরাং আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুর আম আকফর, যাতে আল্লাহ আমার পরীক্ষা করেন যে আমি শুকুর গুজার হচ্ছি নাকি অকৃতজ্ঞ হচ্ছি। যেই ব্যক্তি বলবে আমার বিদ্যা বুদ্ধি আমার কলা কৌশল সে না শুকুর গুজার, সে অকৃতজ্ঞ। আর যে বলবে আল্লাহর দান, আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিয়েছেন, করার তৌফিক দিয়েছেন, সেই ব্যক্তি আল্লাহ শুকুর গুজার বান্দা মুমিন। অমান শাকার, আর যে শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের লাভের জন্য শুকরিয়া আদায় করে, আল্লাহর লাভ হয় না তারই লাভ হয়, আল্লাহ বাড়িয়ে দেন। লাইন শাকার তুমি আজিদান রাখো, তোমরা শুকরিয়া আদায় করো আরো বৃদ্ধি করে দেব, ব্রেন বুদ্ধি ক্ষমতা ইত্যাদি, যার শুকরিয়া করবে তাই আল্লাহ বাড়িয়ে দেবেন, যে বিষয়ে শুকরিয়া আদায় করে সেটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন শুকরিয়া আদায় করেন, ধন সম্পদ দিয়েছেন শুকরিয়া আদায় করেন, সুস্থতা দিয়েছেন শুকরিয়া আদায় করেন, পাপ করিয়েন না, আল্লাহ পাক সবকিছু বাড়িয়ে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও না শুকরি করো, ইন্না আযাবিলা শাদীদ, আমার দুনিয়া আখেরাতের আযাব বড়ই কঠোর। আল্লাহ বলছেন ওমান কাফার, আর যেই ব্যক্তি, সুলাইমান আলাইহিস সালামের কথা এটা বলছেন, যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে, ফাইন্না রব্বি গানিউন করিম, তাহলে জেনে রাখুক যে আমার প্রতিপালক তিনি অমুখাপেক্ষী, গানী, কারো ধার ধারেন না, মুখাপেক্ষী নন আল্লাহ, করিম, তিনি সম্মানিত। কালা, তারপরে সুলাইমান সালাম বললেন এক কাজ করো, এই বিলকিস আসছে, আসার আগে তার সিংহাসনটাকে একটু রদ বদল করে দাও, যাতে পরীক্ষা করা যায় চিনতে পারছে কিনা তার নিজের সিংহাসন। নাক্কিরুল্লাহ আর শাহা, তার এই সিংহাসনের আকৃতি বদলে দাও, কিছু পরিবর্তন করে আকৃতি বদলে দাও। আল্লাহ পাক বলছেন যে সুলাইমান সালাম তারপরে বলেন, নানজরো, তারপরে দেখবো আমরা, আতাহাতাদি আম তাকুনু মিনাল লাযিনা লা ইহতাদুন, সে সঠিক দিক নির্দেশনা পাচ্ছে, মানে তার নিজের সিংহাসন যার উপর বসে রাজত্ব করত চিনতে পারছে, নাকি ওই লোকদের মধ্যে হয়ে যাচ্ছে যারা লা ইহতাদুন, চিনতে পারে না। দুনিয়ার ক্ষেত্রে একটা পরীক্ষা করিনি, হেদায়াতের ক্ষেত্রে পরীক্ষা, যে সে আমার কাছে আত্মসমর্পণ করে আসছে, ইমান নিয়ে আসছে আল্লাহর উপর, নাকি কুফরি করছে সেটাও দেখছি, আর তার নিজের সিংহাসন চিনতে পারছি কিনা, কতটা বুদ্ধি রাখে দেখি তো। ফালাম্মা জাআত, যখন ওই মহিলা উপস্থিত হইল, অর্থাৎ বিলকিস রানী চলে আসলেন, কিলা, বলা হইল, আহাকাজ আরশকে, আপনার যে সিংহাসনটা ছিল সাবা দেশে, ইয়ামানের প্রাচীন নাম বা ইয়ামানের বিশেষ একটা এলাকার নাম সাবা, একটি জাতির নামে নামকরণ হয়েছে, তো আপনার সিংহাসনটা কি এরকমই? কালাত, সে বলল, কান্না হুয়া, সেও বড় চালাক ছিল, বুদ্ধিমত্তা, সে বলছে কান্না হুয়া, মনে হচ্ছে যে সেটাই, নিশ্চিতে কথা বলছেন এইটাই, কারণ হতে পারে যে সেটা আমার নয় হয়তো, তাহলে আমি ভুল কথা বলে দেবো, আমাকে নিয়ে হাসবে, আর যদি না এটা আমার নয় আর আসলে আমার, তাহলেও হাসবে, আর মুহূর্তের মধ্যে চলে আসছে, কথাও তো জানা নেই, কারণ বিলকিস জানছে না যে আমার সিংহাসন এখানে এসে বসে আছে আমার আগেই। কান্না হুয়া, দেখে মনে হচ্ছে যে এটাই, যাতে করে হাসতে না পারে, হলেও হাসবে না, আর যেটা আমার সিংহাসন না হয় তবুও হাসবে না, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওয়া উতিনাল ইলমা মিন কাবলিহা, আর আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তার পূর্বে, ওয়কুন্না মুসলিমিন, আর আমরা মুসলিম ছিলাম, আমরা আত্মসমর্পণকারী ছিলাম। এর দ্বারা বোঝা যায় যে সমস্ত জাতি যারা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করত, তাদের প্রাচীন নাম শুরু যুগ থেকে, নাম আদম আলাইহিস সালামের যুগ থেকে মুসলিম। মুসলিম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন, শেষ দিনকে যারা মেনেছে তাদের নাম মুসলিম, আর বাকি অন্যরা বলবে আমরা আল্লাহর দিন মানছি, আর আমাদের নাম খ্রিস্টান, আমাদের নাম ইহুদি, না, যারাই আল্লাহ প্রদত্ত দিন মানে তাদের যুগে যুগে নাম ছিল মুসলিম। সুলাইমান আলাইহিস সালামের জামানে বলা হচ্ছে আমরা মুসলিম ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জামানে বলা হচ্ছে আমরা মুসলিম ছিলাম, আর এখানেও যখন বিলকিস আল্লাহর প্রতি, পরকার প্রতি ঈমান ঘোষণা করছেন, তখন বলছেন আসলাম তো লিল্লাহি রাব্বিল আলামিন, আমি ইসলাম নিয়ে আসছি। তো আল্লাহ পাকের মনোনীত দিন প্রত্যেক যুগে নবী রাসূলগণের মাধ্যমে যা আসছে তার নাম হচ্ছে ইসলাম, সেটা আগে হোক অথবা পরে হোক, সেই ইসলামে কিছু ঘাটতি বাড়তি করে সময় উপযোগী করা হয়েছে, আর শেষ দিনে ইসলাম পূর্ণতা দিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তার মধ্যে সমস্যার সমাধানের যোগ্যতা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর দিন পরিবর্তন হবে না, এ দিন ইসলাম সকল মানুষের জন্য। ওয়াসাদ্দাহা মা কানা তাবুদু মিন দুনিল্লাহ, আল্লাহ পাক আরো বলছেন তাকে সত্য রাস্তা থেকে বাধা সৃষ্টি করেছিল ওই সব পূজা যা আল্লাহকে বাদ দিয়ে সে করত, তার মানে যে পরিবেশে মানুষই ছিল এই মহিলা বিলকিস, সেই পরিবেশের লোকেরা যেহেতু সূর্য পূজা করত, দেখা দেখি সূর্য পূজা করেছে, এমন নয় যে তার মধ্যে হটকারিতা ছিল, হটকারিতা হইলে ফেরাউনের মতো অস্বীকার করে দিত। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, কারণ সে ছিল অস্বীকারী জাতিদের অন্তর্ভুক্ত, তার বংশধর তারা কাফের ছিল, তাদের অন্তর্ভুক্ত ছিল। তারপরে বিলকিসকে বসিয়ে কিছুক্ষণ বলা হলো যে চলেন রাজপ্রাসাদে ঢুকা যাক। আর রাজপ্রাসাদকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে যেটা বিছানা সেটা একেবারে এমন স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে যে মনে হচ্ছে যেন পানি। আর পানি মনে করে এই বিলকিস তখন কাপড় উঠাতে শুরু করেছে, কারণ পানিতে নামলে একটু কাপড় উঠাতে হবে, না হলে কাপড় ভিজে যাবে, কাপড় উঠতে শুরু করেছে। এখানে আর এক পরীক্ষা হয়ে গেল বিলকিসের। আল্লাহা বলছেন কিল আল্লাহা, বলা হলো তাকে বিলকিসকে সুলেমান আলী ইসলামের পক্ষ থেকে অথবা তার লোকজন পক্ষ থেকে, উদখুলিস সারহা, প্রাসাদে প্রবেশ করুন। ফালাম্মারা আথু, যখন দেখলো প্রাসাদকে, হাসিবাথু লুজ্জাতান, তখন সেটাকে পানির জলাশয় মনে করল, সেটাকে জলাশয় মনে করল, মনে হচ্ছে যে হাউজ বা পানি, পানি যেন আচ্ছা সেখানে। ওয়া কাশাফাত আন সাকাইহা, তখন তার পায়ের গোছা খুলে ফেলল। সাক বলা হাঁটুর নিচের অংশটুকু, গোড়াল টাকনা থেকে শুরু করে হাঁটুর মাঝখানে যে অংশটা পায়ে রয়েছে এটাকে সাক বলা হয়। তাআলা তখন সুলাইমান সালাম বলে, ইন্নাহু সারহুন মুমাররাদু মিন কাওয়ারির, এখানে পানি নেই, এটা হচ্ছে এমন একটা প্রাসাদ, মুমাররাদু মিন কাওয়ারির, যা তৈরি করা হয়েছে স্বচ্ছ কাঁচ দ্বারা, স্বচ্ছ গ্লাস দ্বারা। কালাত রব্বি ইন্নী যালামতু নাফসি, তখন বিলকিস দেখলো যে আমি দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রেও ভুল করেছি আর এখানেও বুঝতে ভুল করে দিলাম। তখন অনুভূতি হলো আল্লাহ আমি জুলুম করেছি আমার উপর, ওয়া আসলাম তো মা সুলাইমান, এখন আমি সুলাইমান আলী ইসলামের সাথে ইসলাম গ্রহণ করছি, আত্মসমর্পণ করছি, কার সামনে, লিল্লাহ আল্লাহর সামনে, রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আমি সূর্য পূজা ছাড়ছি, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দী করবো এই অঙ্গীকার করছি, আমি ইসলাম গ্রহণ করছি। এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের তাফসীর চলছে সূরা নামলের, সূরা নামলের আয়াত নম্বর 45 থেকে আল্লাহ পাক সামুদ সম্প্রদায় যে কথা উল্লেখ করেছেন, এই জাতি আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল, তাদের নবী সালেহ আলি সাল্লামের দাওয়াত কবুল করেনি, আল্লাহ পাকের আদেশ অমান্য করেছিল, তখন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালেহা, আর নিশ্চয় আমি সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। ভাই এজন্য বলা হয়েছে, ইমানি ভাই নয়, ধর্মীয় ভাই নয়, কিন্তু সেই জাতিরই লোক, সেই বংশেরই লোক ছিলেন সালেহ আলি সালাম, সেজন্য তাকে ভাই বলা হয়েছে, বংশীয় সম্পর্কের দিক থেকে বলা হয়েছে। এই বলে পাঠিয়েছিলাম আনে এবাদুল্লাহ, যে তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো। ফায়দাহুম ফারিকান ইখতাসিমুন, তখন তারা দুই দল হয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল, বিতর্কে লিপ্ত হয়েছে, দুই ভাগে ভাগ হয়ে গেছিল, অল্প কিছু লোক সামুদ সম্প্রদায় থেকে সালেহ আলি সালামের সাথে, আর সালেহ আলি সালাম যদি একাও থাকেন তিনি এক পক্ষ, আর এক পক্ষ হচ্ছে তার জাতি যারা শিরকুফুরিতে লিপ্ত, তারা দুই দলে বিভক্ত হয়েছিল। কালা ইয়া কওমে, তখন সালেহ আলি সালাম বলেছিলেন, ইয়া কওমে হে আমার সম্প্রদায়, লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতি ক্বাবলা আল হাসানা, তারা নবীর কথা মানত না, এবং নবী যখন সতর্ক করতেন যে দেখো এইরকম যদি তোমাদের আচরণ থাকে, আল্লাহকে বিশ্বাস না করো, আল্লাহর দিন না মানো, তো আল্লাহর আজাব কখন নেমে আসবে, তখন তারা বলতো এইসব কথা কেন বলো, কোথায় তোমার আজাব আছে, নিয়ে আসো, তারা আজাব নিয়ে তারা তাড়াহুড়া করত। তাই সম্প্রদায়কে বলছেন, কল্যাণের পূর্বে অকল্যাণ সম্পর্কে তোমরা তাড়াহুড়া কেন করছো, আজাবের জন্য কেন তাড়াহুড়া করছো, লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, আল্লাহর কাছে কেন মার্জনা কামনা করো না, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন। যখন কোনো বালা মুসিবত বিপদ আপদ আসতো, তখন এই কাফের সম্প্রদায় জালিমরা বলতো যে আমাদের দেশে এসব বিপদ আপদ এসছে এই জন্যই যে এই যে কুলক্ষী এসছে, নবীকে কুলক্ষী মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালু, এই সামুদ জাতি বলেছিল, তাইয়ারনা বেকা অবেমা মাক, হে সলে, তোমার আর তোমার সাথী সঙ্গীদের কারণেই এই বিপদ আপদ এসছে, তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে আমরা কুলক্ষী মনে করছি। কালা, তখন জবাবে তিনি বলেছিলেন, তা এরকম ইন্দাল্লাহ, তোমাদের অকল্যাণ আল্লাহ পাকের কাছে রয়েছে, অর্থাৎ তোমাদের অকল্যাণ অর্থাৎ আজাব আল্লাহর কাছে রয়েছে, আর প্রতীক্ষায় থাকো তোমরা, তোমরা যদি এরকম অবাধ্য থাকো তাহলে আল্লাহ পাকের আজাব নেমে আসবে, অকল্যাণ নেমে আসবে। বল আন্তুম কওমুন তুফতানুন, বরং তোমরা এমন জাতি যেই জাতিকে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে, আর এই পরীক্ষায় তোমরা ফেল করতে যাচ্ছ। ওয়াকানা ফিল মদিনাতে তিসআতু রাহতিন, ঘটনা এই ছিল যে এই সম্প্রদায়কে উষ্ট্রি দেওয়া হয়েছিল, যা এর আগে বিভিন্ন সুরায় আলোচিত হয়েছে, আল্লাহ পাকের নিদর্শন মুজিজা স্বরূপ, উষ্ট্রির দুধ পান করো, একদিন উষ্ট্রি পানি পান করবে, একদিন তোমরা সে গোষ্ঠীটিকে তারা বদমাইশি করে জবাই করে দিল, অথচ আল্লাহ নিষেধ করেছিলেন আল্লাহ পাক ধ্বংস করবেন। নবীকে আল্লাহ জানিয়ে দিলেন তিন দিন পরে এদের উপর আজাব আসবে। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা তিন দিন খুব ভোগ বিলাস করে নাও, আমোদ ফুর্তি করে নাও, তিনটা দিন তোমাদের ছাড় দেওয়া হইল, আজাব আসবে। যখন এই কথা শুনলো তখন তারা বলল যে তিন দিন পরে আজাব আসবে, এইরকম কথাই যখন সলে বলছে তখন একে এর পরিবারকে একবার সবগুলিকে খুন করব আমরা, এই তিন দিনের মধ্যেই খুন করে সাফ করে দেব। নয় জন এদের বদমাইশ নেতা ছিল, বদ প্রকৃতির মানুষ, বদ আচরণে নেতৃস্থানীয় এরা। ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহতিন, আর এই দেশে নয় জন লোক ছিল। ইউফসেদুনা ফিল আরদ, এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, মানে ওই দেশে ওই অঞ্চলে ফিতনা ফাসাদ সৃষ্টি করত। ওয়ালা ইউসলিহুন, আর কোনো সংশোধনের কাজ করতো না, সংস্কারমূলক কাজ করতো না। কালু, তারা মিটিং করল ষড়যন্ত্র, তাকাসামু বিল্লাহ, আল্লাহর শপথ করো সবাই মিলে, এই নয় জন মিলে একে অপরের হাতে হাত দিয়ে শপথ, লানুবাইয়াতান্নাহু ও আহলাহু, এই সলের ওপর এবং তার পরিবারের ওপর রাতারাতি আক্রমণ করব, রাতের অন্ধকারে আমরা হানা দেব। সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি, আর খুন করে দিয়ে তার অভিভাবককে বলবো, কারণ একটা পরিবারের লোক যদি মারা যায় তারপরে যারা আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদর আছে, তারা কেস করবে, তারা খোঁজ করবে যে কে মারলো, প্রতিশোধ নেব, এইসব রিয়াকশন হইতে পারে। তখন এই সলের অভিভাবক যারা বা আত্মীয় স্বজন তাদেরকে বললো, মা শাহেদনা মাহলিক আহলি, এই সলের পরিবার যে ধ্বংস হয়েছে বা খুন হয়েছে এটা আমরা জানি না, আমরা দেখিনি, ওরাই করেছে আর মিটিং করেছে, যে আমরা সবাই এক বাক্যে বলবো যে আমরা জানি না। মুমিনদেরকে খুন করতে চেয়েছিল আর আমি আজাব পাঠাবার জন্য কৌশল করেছিলাম, ধ্বংস করবো তাদেরকে। আল্লাহ পাক বলছেন ওহম লায়া শরুন, কিন্তু এরা টের পায়নি যে আজাব চলে আসছে। ফানুজর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, সুতরাং হে নবী চিন্তা করে দেখো, হে মানুষ চিন্তা করে দেখো, তাদের ষড়যন্ত্রের কুপরিণাম কি হয়েছিল। আন্না দাম্মারনাহুম, এদেরকে আমি সমূলে বিনাশ করে দিয়েছিলাম, ধ্বংস করে দিয়েছিলাম। ওয়া কাওমাহুম, আর তাদের সকল জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, সেই সম্প্রদায়ের সব কাফিরগুলিকে ধ্বংস করেছিলাম। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতান বিমা যালামু, তাদের জুলমের কারণে তাদের বাড়িগুলি সম্পূর্ণ উজাড় হয়ে গেছে। খাওয়িয়াতুন মানে খালিয়া, শূন্য, তাদের বাড়িগুলি সব মরে ধ্বংস হয়ে গেছে, বাড়িগুলি উজাড় হয়ে পড়ে আছে, বিরান হয়ে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমি ইয়ালামুন, নিশ্চয়ই যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে, যে এরকম যে কোনো যুগে জাতি যখন অবাধ্য হয়েছে আল্লাহর রাসূলের, তখন আল্লাহ ধ্বংস করেছেন। হে মক্কার মুশরিকেরা, তোমরাও শোনো, সামুদ সম্প্রদায়কে আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে সক্ষম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমরা এরকম খারাপ আচরণ করো। আর ওইসব লোকদেরকে আমি মুক্তি দিলাম যারা বিশ্বাস করেছিল এবং তারা আল্লাহ ভীরু ছিল। তারপরে আল্লাহ পাক লুত আলাইহিস সালামের কথা, তার সম্প্রদায়ের কথা বলছেন, ও লুত, আর স্মরণ করো লুত আলাইহিস সালামকে, আমি পাঠালাম লুত আলাইহিস সালামকে। ইজ ক্বালা লিকওমিহি, যখন নিজ সম্প্রদায়কে বলেছিলেন, আতাতুনাল ফাহিশাতা ও আনতুম তুবসিরুন, তোমরা দেখে শুনে ওয়াশলিল কাজে লিপ্ত হচ্ছ, আরে দেখতে পাচ্ছ যে এটা নোংরা কাজ, আরে সম্ভোগের জন্য মহিলারা রয়েছে, বিয়ে করো, স্ত্রীকে বাদ দিয়ে বিয়ে করা বাদ দিয়ে তোমরা পুরুষের সাথে সমকামিতা করছো, নোংরামি কাজ করছো। নবিয়ে কারিম কঠোর শাস্তির কথা বলেছ, যদি তোমরা এমন কোন লোক পাও, ইয়ামাল আমালা কওমে লুত, লুত আলাইহিস সালামের সম্প্রদায় যে নোংরা কাজ করতো, সমকামিতা করতো, এইরকম কাজ যদি কেউ করে, ফাকতুলুল ফাইলা ওয়াল মুফুলা বিহি, যে কাজ করবি আর যার সাথে এই কাজ করা হবে উভয়কে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামী দণ্ডবিধান, শাস্তি যা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে রাসূলের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে। আইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা এমন মানুষ যে মহিলাদেরকে বাদ দিয়ে তোমরা কাম আসক্তি নিয়ে পুরুষদের কাছে আসছো, বাল আনতুম কওমুন তাজহালুন, বরং তোমরা বড় মূর্খ জাতি, দুনিয়ার ক্ষতিও বুঝো না আর আখিরাতের ক্ষতিও বুঝো না, শরীর স্বাস্থ্যের ক্ষতি, বড় বড় বিপদ আপদ, বড় বড় রোগ সৃষ্টি হয়। যে না এটা ভালো কাজ, হ্যাঁ এটাই পবিত্র কাজ, আমরা যেটা করছি এটা ঠিক, ইল্লান কালু, এ কথা বলতো, বল প্রয়োগ করব, ক্ষমতা দেখাবো, আখরেজু আলা লুতিন মিন কারিয়াতিকুম, লুতের বংশধরকে, লুতকে, লুতের পরিবারকে, বাড়ি ঘরের লোকদেরকে বাড়ি থেকে বের করে দাও, এই গ্রাম থেকে বের করে দাও, দেশ থেকে বের করে দাও, রাখবো না এখানে। ইন্নাহুম ওনাসু ইয়াতাতাহারুন, কারণ এরা খুব পাক পবিত্র হয়ে গেছে, খুব ভালো মানুষ হয়ে গেছে। আমরা যখন এত খারাপ মানুষ আর এই লুত খুব ভালো মানুষ, এত ভালো মানুষ আবার আমাদের দেশে কেন থাকবে, তাড়িয়ে দাও বাড়ি থেকে, দেশ থেকে। এটাই ছিল তাদের বলপ্রয়োগ। আল্লাহ বলছেন ফান জাইনাহু আহলাহু, সুতরাং তাকে এবং তার পরিবারকে, লুত আলাইহিস সালামকে এবং তার পরিবার, অর্থাৎ তার দুই মেয়ে ছিল, দুই মেয়েকে, তার স্ত্রী কাফেরা ছিল, আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন। ইল্লামরাতাহু, তবে তার বিবি, তার স্ত্রী, তার পরিবার মানে তার ওই মেয়েদেরকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, আর তাকে, তবে তার বিবি, তার স্ত্রী, কদ্দারনাহা মিনাল গাবেরিন, তাকে তার ভাগ্য নির্ধারণ করেছিলাম যে সে অবশিষ্টদের অন্তর্ভুক্ত থাকবে, যারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে। ওয়ামতারনা আলাইহিম মাতারান, আর তাদের উপর আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম, পাথরের বৃষ্টি। ফাসা মাতারুল মুনজারিন, আর যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই বৃষ্টি কতই না নোংরা, খারাপ বৃষ্টি ছিল, আল্লাহ পাকের আজাবের বৃষ্টি ছিল। কুলিল হামদুলিল্লাহ, হে নবী তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আর সালাম শান্তির ধারা বর্ষিত হোক ওই সব আল্লাহর বান্দার উপর যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন। আল্লাহ খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহই শ্রেষ্ঠ নাকি ওই সব যেসবকে মানুষরা আল্লাহর অংশীদার স্থাপন করে থাকে। যদি ধরে নেওয়া হয় যে আল্লাহও দেন আর দেব দেবীও দেই, আল্লাহ পাক শ্রেষ্ঠ নাকি যেসবকে এরা শরীক করে থাকে আল্লাহ পাকের, তারা শ্রেষ্ঠ, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করেন, শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।